ওগো প্রিয়তম নবী, তোমার নূরে উদ্ভাসিত হয়েছে আধার ভরা এ জমিন। তোমায় পাবার আশায় আমি পথে পথে ঘুরি, দেখা দিও পার করিও ওগো শাফিউল মুজনেবিন। তোমার নূরে উঠল ভরে আধার ভরা এ জমিন, তোমার নূরে উঠল ভরে আধার ভরা এ জমিন। তুমি ছিলে জাহেলিদের, তুমি ছিলে জাহেলিদের বিশ্বাসী সে আলামিন, তোমার নূরে উঠল ভরে আধার ভরা এ জমিন, তোমার নূরে উঠল ভরে আধার ভরা এ জমিন। তোমায় পাবার আশায় নবী পথে পথে ঘুরি, কোথায় গেলে পাব তোমায় সেই কথাটি সরি, তোমায় পাবার আশায় নবী পথে পথে ঘুরি, কোথায় গেলে পাব তোমায় সেই কথাটি সরি। নাও কাছে নাও ওগো নবী, নাও কাছে নাও ওগো নবী, লও ডেকে লও দীনহীন, তোমার নূরে উঠল ভরে আধার ভরা এ জমিন, তোমার নূরে উঠল ভরে আধার ভরা এ জমিন। তুমি ছিলে জাহেলিদের, তুমি ছিলে জাহেলিদের বিশ্বাসী সে আলামিন, তোমার নূরে উঠল ভরে আধার ভরা এ জমিন। পাবো পাবো পাবোই পাবো পাবো তোমায় হে রাসূল, পাপে ভরা এই দুনিয়ায় যেদিন আমার ভাঙবে ভুল, পাবো পাবো পাবোই পাবো পাবো তোমায় হে রাসূল, পাপে ভরা এই দুনিয়ায় যেদিন আমার ভাঙবে ভুল। আছি আমি বসে আছি, আছি আমি বসে আছি, মনে আছে সেই একিন, তোমার নূরে উঠল ভরে আধার ভরা এ জমিন, তোমার নূরে উঠল ভরে আধার ভরা এ জমিন। তুমি ছিলে জাহেলিদের, তুমি ছিলে জাহেলিদের বিশ্বাসী সে আলামিন, তোমার নূরে উঠল ভরে আধার ভরা এ জমিন। ক্ষণে ক্ষণে মনে মনে ছল ছল চোখে, কেঁদে কেঁদে ছালাম পাঠাই সবুজ মিনার দেখে, ক্ষণে ক্ষণে মনে মনে ছল ছল চোখে, কেঁদে কেঁদে ছালাম পাঠাই সবুজ মিনার দেখে, দেখা দিও পার করিও দেখা দিও পার করিও ও শাফিউল মুজনেবিন, তোমার নূরে উঠল ভরে আধার ভরা এ জমিন। তুমি ছিলে জাহেলিদের, তুমি ছিলে জাহেলিদের বিশ্বাসী সে আলামিন, তোমার নূরে উঠল ভরে আধার ভরা এ জমিন, তোমার নূরে উঠল ভরে আধার ভরা এ জমিন, তোমার নূরে উঠল ভরে আধার ভরা এ জমিন।